সে ব্যক্তি জান্নাতে যেতে পারে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। কোন ব্যক্তি যা অনিষ্টকারিতা থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। অন্য এক রিওয়ায়েতে অন্য এক বর্ণনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআল ওয়া তাসাদদা ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা। আল্লাহ রাসূল, একটা মহিলা আছে যে মহিলা রাত্রে নামাজ পড়ে, তারা কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে না? কেউ তাহাজ্জুদের নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না পড়বে না? অবশ্যই পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়ে এমন মহিলা দিনে রোজা রাখে, নফল রোজা, আর ফরজ রোজা রাখে না? রাখে না। অবশ্যই রাখতেই হবে, নফল যে রাখে সে ফরজ রাখবে। দিনে নফল রোজা রাখে, ভালো কাজ করে, দান খয়রাত করে, কিন্তু সমস্যা হচ্ছে কি, তার জিভটা বড় লম্বা, প্রতিবেশীদের সাথে সবসময় খা খা খা খা খা খা লেগে আছে। জাহা বাজি মেয়ে, কি বলা হয়, জাহা বাজি মেয়ে, যন্ত্রের মেয়ে, সবসময় মুখের কষ্ট দেয়, কথা আঘাতে প্রতিবেশীকে কষ্ট দেয়। পাড়া গ্রামে হাঁস মুরগি নিয়ে হয়, ছেলে ছেলে করে হয়, এ ছেলে ছেলেকে মারামারি, ছেলে দিয়ে ছেলে পড়ে গেছে, বাস লেগে গেল, কষ্ট দিল। কথার কষ্ট কত রকমের ভাবে কষ্ট দেওয়া যায়, সেই কষ্ট মহিলা তার প্রতিবেশিনীকে দেয়। হাঁস মুরগি নিয়ে, ছাগল গরু নিয়ে, পানি পানি নিয়ে, ওই কি বলে ময়লা আবর্জনা নিয়ে, আরো কত রকম কিছু নিয়ে প্রতিবেশিনীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা খায়রা ফিহা, এই মহিলার মধ্যে কোন কল্যাণ নেই, কোন মঙ্গল নেই, এই মেয়ে ভালো মেয়ে নয়। কি করেছে? তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, ভালো কাজ করে, দান খয়রাত করে, তবুও সে ভালো মেয়ে নয়। কেন? কারণটা কি? যেহেতু সে তার প্রতিবেশিনীকে কষ্ট দেয়, তার মুখ দ্বারা, তার জিহ্বা দ্বারা কষ্ট দেয়। লম্বা জিভ, আলগা জিভ, এই আলগা জিভে এমন কথা বলে যে তার প্রতিবেশিনী কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে মঙ্গল নেই, হিয়া মিন আহলিন নার, সে হবে জাহান্নামী, জাহান্নামে যাবে সে। কালো সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে অমুক প্রান্তে অন্য জায়গায় অন্য একটা মেয়ে আছে যে তুসাল্লি মাকতুবা, ফরজ নামাজ ছাড়া বেশি নকল নামাজ পড়তে পারে না, ঠিকই করে, ফরজ নামাজ পড়ে, আর ফরজ সদকা করে, যাকাত যাকাত দেয়, দান খয়রাত বেশি করতে পারে না, আর রোজাও সেরকম রাখতে পারে না, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার বড় সুন্দর, প্রতিবেশীর সাথে তার ব্যবহার বড় সুন্দর, সে কোনদিন তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমি আহলে জান্নাত, এই মেয়ে জান্নাত বাসিনী হবে, বেহেশত বাসিনী মেয়ে, যে মেয়ে মোটামুটি ভাবে ইসলাম মেনে চলে, যেগুলো ফরজ সেগুলো আদায় করে, অবশ্য ফরজ আদায় না করলে তার মধ্যে মঙ্গল নেই। এখন যদি খুব ভালো মেয়ে হয়, গোটা গ্রামের সাথে তার ভালো ব্যবহার আছে, খুব সুন্দর মহিলা, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কেমন মহিলা সে? ভালো বলবেন তাকে, বলতে পারে কেউ ভালো, সে ভালো হতে পারে যে নিজের দেহ দিয়ে উদ্যৌবন দিয়ে মানুষদেরকে সন্তুষ্ট করে রাখে, সে মেয়ে কি ভালো মেয়ে? যার পর্দা নেই, সব দিকে ভালো, স্বামীর কাছে ভালো, শ্বশুরের কাছে ভালো, শাশুড়ির কাছে ভালো, দেওয়ার কাছে ভালো, নবদের কাছে ভালো, জায়ের কাছে ভালো, পাড়া প্রতিবেশীর কাছে ভালো, গ্রামের কাছে ভালো, দেশের কাছে ভালো, কিন্তু বেপর্দা, কি মনে করেন? তার মধ্যে কোন আছে উপকার? কোন মঙ্গল নেই, কোন কল্যাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ইসলামের ফরজ গুলো মেনে চলেছে, এমন না যে ফরজ বাদ দিয়ে তারপরে সে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাত বাসী হবে না, ফরজ মহিলা বেহেশতে যাবে, জান্নাতে যাবে। এই মহিলা সেই মহিলা যে ফরজ পালন করে এবং প্রতিবেশীকে কষ্ট দেয় না, এভাবে জান্নাতবাসী। সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে খুব কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, এক কাজ কর, তুমি তোমার ঘরের মাল সামান নিয়ে বাইরে রাখো, রাস্তায় রেখে দাও, রাস্তায় রেখে দাও। এবারে লোক যখন বাইরের সমস্ত ব্যাপারের মাল বাইরে রেখে দিল, তখন লোকে পার হলে জিজ্ঞেস করবে না, করবে না কি ব্যাপার, মানে এই মালগুলো বাইরে রেখে দিলেন, ব্যাগটা বাইরে কেন, বাইরে কেন, এই বস্তাটা বাইরে কেন, জিজ্ঞেস করবে। তখন সে বলবে, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। সে বললো যে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, যে পার হয় শোনে, কথা শুনে তাকে লানত দেয়। কাকে লানত দেয়, কাকে অভিশাপ দেয়, যে প্রতিবেশী তাকে কষ্ট দেয়, বলছে আমাকে কষ্ট দেয়। এবারে লোকটাকে দেখে বললেন, কি ব্যাপার তোমার, লোক তোমাকে লাঘব দিচ্ছে কেন, বলছে ব্যাপারে। লোকটা তখন বলছে, আল্লাহ রসুল, আমি ওয়াদা করছি যে আমি আর আমার প্রতিবেশীকে কষ্ট দেব না। আলী ইবনে আবি তালেব আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা বাকিয়া মিন কারামি ইখওয়ানে قال الافضال الى الاخوان وترك اذى الجيران ভাই ভাতৃত্বে যে অনুগ্রহ তার মধ্যে কি বাকি থেকে গেছে, বললেন যে ভাই ভাতৃত্বের অনুগ্রহ তো বাকি থেকেছে, আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া অবশিষ্ট আছে, তা না এটা হচ্ছে এক বড় পর্যায়ের এহসান, বড় পর্যায়ের ভালো কাজ। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে জানে যাতে আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট না দিই কোনোভাবেই, যে কোনোভাবেই অবশ্য বলবো কি কিভাবে কষ্ট দেওয়া যায়, সে কথা ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে বলব। নম্বর দুই, হিমায়াতুল জার। দুই নম্বর কি, হক, প্রতিবেশীর হক কি, হিমায়াতুল জার। আপনি আপনার প্রতিবেশীর প্রতিরক্ষা করবেন, প্রতিরক্ষা করবেন মানে আপনি যে কোনো ভাবে তার তরফ থেকে প্রতিবাদ করবেন, তার ইজ্জতের হানি হচ্ছে সেখানে আপনি প্রতিবাদ করবেন, কেউ তার বিপদ করছে আপনি তার প্রতিবাদ করবেন, কেউ তার ক্ষতি করতে আসছে আপনি তার প্রতিবাদ করবেন, কেউ চুরি ডাকাতি করতে আসছে চিৎকার করছে গো সন্ত্রাস গো, আপনি চুপ করে ঘুরিয়ে থাকবেন, হবে কি, এক ঝিপে মাছ লাগে না, সেইবার কেমন বড়শি, বড়শি জানেন তো, এক ঝিপে মাছ লাগে না সেইবার কেমন বড়শি, আর একটাকে দেয় না সারা সেইবার কেমন পড়শি, পাড়া পড়শি বলে না, পড়শি, পড়শি মানে প্রতিবেশী, এক ঝিপে মাছ লাগে না সেইবার কেমন বড়শি, আর একটাকে দেয় না সারা সেইবার কেমন পড়শি। আপনি পাশের পাশের বাড়িতে আছেন, পাশের ঘরটা আছেন, আমি চিৎকার করছি ঘরের ভেতরে, ওগো বাঁচাও কি ওগো আমলে হয়েছে, আপনি কান খুললেন না, আরে যে কার খাবে সে আধার হাঁটবে, কি হয়েছে দেখে লেখো চাচা আপনি যেন বাঁচা। যদি আপনি এরকম বলেন তাহলে আপনিও কিন্তু মুসলমান হতে পারবেন না, যেহেতু আপনার একটা হক, প্রতিবেশীর উপরে হক হল যে আপনি তার প্রতিরক্ষা করবেন তার ইজ্জতের ব্যাপারে। যদি দেখেন প্রতিবেশীর কোন মহিলা কোন ছেলেতে সেই মহিলার ইজ্জত নষ্ট করতে চায়, আপনি কি ছেড়ে দেবেন, না, আপনার নিজের মা বোনের মতো আপনাকে রক্ষা করতে হবে। তার শারীরিক কিংবা তার কোন মানধন সম্পদ, দেখছেন যে তার বাড়ি থেকে তার ছোট বাচ্চাটা বুঝতে পারেনি একটা জিনিস খেতে খেতে বাইরে নিয়ে চলে এসেছে, সেই জিনিসটা যদি আপনি হিফাজত না করেন তো কেউ নিয়ে চলে যাবে, আপনি দেখবেন দেখতে ওরা না ওরা বুঝবে ছোট বাচ্চাকে ছেড়ে দিয়েছে কেন, ছোট বাচ্চারা বাইরে খেলা করছে রাস্তায় বেরিয়ে খেলা করছে, আপনি দেখবেন গাড়িতে রাস্তার উপরে খেলা করছে গাড়ি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি দেখবেন যাইতে ওর যাবে আমার কি, কিন্তু আপনার উপর ওয়াজে যে আপনি সেই ছেলেকে ধরে আপনার প্রতিবেশীর বাড়িতে ভরে দেবেন। যদি আপনি জেনে শুনে আপনার মনের ভিতরে কোনো অবজ্ঞা অবহেলা থাকে আর তার ফলে আপনি ছেলেটাকে না বাঁচান তো আপনি একজন খুনি, তাই না, জঙ্গল দিয়ে যাচ্ছেন কিংবা নদীর ধারে বেড়াতে গেলেন একটা ছোট বাচ্চার কান্না শুনলেন ছেলেটা কাঁদছে, আপনার চা বাচ্চা ওটা ওটা আমার দরকার, চলে গেলেন, সেই বাচ্চাটাকে একটা শিয়ালে কিংবা পুকুরে কিংবা বাঁধে খেয়ে নিল কিংবা এমনি মারা গেল, এর জন্য দায়ী কে হবে, যে ফেলে গেছে সে তো দায়ী বটে, কিন্তু আপনিও দায়ী, যেহেতু আপনি দেখার পরেও সেই ছেলেটাকে বাঁচাবার চেষ্টা বললেন না, আপনি ঘৃণা করবেন যে নোংরা ছেলে হয়তো বা ফেলে গেছে, ঠিক আছে ঘৃণা করবেন, কিন্তু মানবিকতার খাতিরে আপনি তাকে তুলে নিয়ে, মানবিকতা না ইসলামের খাতিরে আপনি তাকে তুলে নিয়ে গিয়ে আপনি নিজের মানুষ না করলেও অন্তপক্ষে পুলিশের হাতে তুলে দেন, কিংবা এমন সংগঠনের বা সংস্থার হাতে প্রতিষ্ঠানের হাতে তুলে দেন যে ওই ছেলেটাকে মানুষ করবে। এটা আপনার মানবের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করলে আপনি নিশ্চয়ই অপরাধী হবেন সমাজের কাছে এবং আল্লাহর কাছে। প্রতিবেশীর ছেলে যদি মরতে যায়, প্রতিবেশীর মান যদি নষ্ট হতে যায়, ধ্বংস হতে যায়, আর আপনার অবজ্ঞার কারণে আপনি ইচ্ছা করলে বাঁচাতে পারতেন কিন্তু করলেন না, তার জন্য দায়ী হবেন আপনি আল্লাহর কাছে। নম্বর তিন, আপনি আপনার প্রতিবেশীর প্রতি এহসান করবেন, এহসান মানে উপকার করবেন। উপকার কিরকম? যেকোনো ভাবে উপকার, ওই যে ওটাও হলো উপকার, আপনি তার প্রতিরক্ষা করলেন, এটাও উপকার, যাকে এহসানই বলা হয়। যে কোনো ভাবে আপনার উপকার, আপনার নিজের মাল দিয়ে হোক, আপনার নিজের কথা দিয়ে হোক, আপনার নিজের সম্মান বা সম্পদ বা পথ, অনেক সময় পথ গদি দিয়ে কাজ হয়, আপনার পাসপোর্ট হচ্ছে না তখন আপনার প্রতিবেশীর প্রভাব আছে, আপনার ছেলেটা স্কুলে ভর্তি হচ্ছে না আপনার প্রতিবেশীর প্রভাব আছে, সেই প্রভাব দিয়ে আপনি তার উপকার করুন। এইভাবে যে কোনো ভাবে আপনি পারেন আপনার প্রতিবেশীর উপকার করেন, আপনি আপনার গাড়ি দিয়ে, আপনি আপনার সাইকেল দিয়ে, আপনি আপনার ঘরে জিনিসপত্র দিয়ে আপনি প্রতিবেশীর উপকার করতে পারেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে, সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে। যদি আপনি ভালো কথা বলতে না পারেন তাহলে খবরদার খারাপ কথা বলবেন না, চুপ থাকবেন। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীকে সম্মান দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের খাতির করে, সে মেহমানের সম্মান করে। সুতরাং এখানে নিজের প্রতিবেশীর প্রতি সম্মান করা, খাতির করা একটা হক, যে হকের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন কুনতুম তুহিব্বুনা ইউহিব্বাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যদি তোমরা চাও যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসুক, আমরা চাই না সেটা, যদি তোমরা চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসুন এবং আল্লাহ রাসূল তোমাকে ভালোবাসুন, তাহলে কি করতে হবে? ফাহাফিজু আলা সালাসা খিসাল, ফাহাফিজু আলা সালাসা খিসাল, তিনটে কাজের উপরে, তিনটে গুণের উপরে হেফাজত করো, তিনটে গুণ সবসময় নিজের মধ্যে বজায় রাখো। নম্বর এক, সিদকুল হাদিস, সদা সত্য কথা বলো, সর্বদা সত্য কথা বলো। নম্বর দুই, আদাউল আমানা, আমানতের খেয়ানত করো না, যে তোমাকে আমানত দিয়েছে সেই আমানত, আমানত যে দিয়েছে তার কাছে ফিরিয়ে দাও, প্রত্যর্পণ করো। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ, যার আমানত তাকে সেই আমানত ফিরিয়ে দাও। কোন জিনিস ধার নিয়েছেন সেই ধারটা আপনাকে ফিরিয়ে দিতে হবে, কোন জিনিস আপনি ব্যবহার করার জন্য নিয়েছেন সেটা সেই জিনিসটাকে আপনাকে ফেরত দিতে হবে। যদি আপনার কাছে টাকা পয়সা রেখে থাকে, আমানত রেখে থাকে, ঋণ দিয়ে থাকে, সেই ঋণ, সেই আমানত ঋণদাতাকে ফিরিয়ে দিতে হবে। আর নম্বর তিন, যদি চাও যে আল্লাহর ভালোবাসা পাবে, রাসূলের ভালোবাসা পাবে, তিন নম্বর কাজ হল প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তবেই হবে তোমার আল্লাহ রাসূলের ভালোবাসা। সিলাতুর রহিম ওয়া হুসনুল খুলুক ওয়া হুসনুল জিওয়ার ইয়ামুরুন্না দিয়া ওয়া ইয়াযিদ্দুনা ফিল আমাল, আপনি কি আপনার বয়স বাড়াতে চান? চান? যদি চান যে আপনার বয়স বৃদ্ধি হোক, আপনার বয়স 70 বছর আছে, 80 বছর হোক, এটা কেনা চায়? দুনিয়াতে মরতে কেউ চায় না, মরিতে চাই না, আমি সুন্দর ভুবনে কেউ চায় না মরতে, সবাই বাঁচতে চায়। বয়স বেশি হলেও বিছানায় শুয়ে আছে সেও মরতে চায় না। যদি চাও যে তোমার বয়স বেশি হোক, তাহলে এক কাজ করো, আত্মীয়তার বন্ধন বজায় রাখো, আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, আর সুন্দর চরিত্র অবলম্বন করো। সুন্দর চরিত্র যা, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার যা, আর যা সুন্দর চরিত্র হবে প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা এমনিতেই ভালো। সুন্দর চরিত্র, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, আর আত্মীয়তার বন্ধন বজায় রাখলে পরে বয়স বৃদ্ধি হয়। এগুলো বুঝুন, বয়স কি সত্যি বৃদ্ধি হয়? তকদীরে যে লেখা আছে প্রত্যেকের বয়স, তাহলে বয়স সত্যি বৃদ্ধি হয় নাকি কোন কারাকারি ব্যাপার আছে? কিছু কিছু আমল আছে, যেমন এই তিনটে আমল, এই তিনটে আমলের ব্যাপারে আপনার লেখা হয় যে যদি কে এটা করে তাহলে তার বয়স এত 70 বছর, আর যদি না করে তাহলে তার বয়স 60 বছর। সে যদি সুন্দর চরিত্রবান হয় তাহলে তার বয়স